السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد أن لا إله إلا الله وحده لا شريك له، واشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ববরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ আমরা আলোচনা করব যে আলোচনা গত মাসে করেছিলাম, প্রকৃত পক্ষে ক্ষতিগ্রস্ত কে, কারা। সূরা আসরের জের ধরে যেখানে মহান আল্লাহ বলেছেন মানব জাতি ক্ষতিগ্রস্ত, তবে চারটি কাজ করলে ক্ষতিগ্রস্ত নয়, সে কথা আপনাদেরকে বলা হয়েছিল। আজকে আরো কিছু ক্ষতিগ্রস্ত লোকের কথা আমরা আলোচনা করব এই জিক্রের মজলিসে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন এবং ক্ষতিগ্রস্ত যাদেরকে বুঝব তাদের মতো না হওয়ার তৌফিক দান করেন। এদের মধ্যে এক শ্রেণীর ক্ষতিগ্রস্ত হল যারা মোনাফেক। মোনাফেক কাকে বলে জানেন? মোনাফেকের, হ্যাঁ বলুন, মোনাফেকের ভিতর এক, বাহির এক। বখিলের বুক, ককিলের মুখ, মুখে মিষ্টি কথা, ভিতরে গরল মাখা। মুখে বলবে আমি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ, টুপি লাগিয়ে মসজিদে আসবে, আর ভিতরে ভিতরে ইসলামের সত্যতা করবে, ইসলামের বিরুদ্ধে বলবে ইত্যাদি। সুতরাং মোনাফেক যারা, তারা হচ্ছে প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, فترى الذين في قلوبهم مرض يسارعون فيهم يقولون نخشى أن تصيبنا دائرة فعسى الله أن يأتي بالفتح وأمر من عنده فيصبحوا على ما أسروا في أنفسهم نادمين ويقول الذين آمنوا أهؤلاء الذين أقسموا بالله جهد أيمانهم إنهم لمعكم حبطت أعمالهم فأصبحوا خاسرين. মুনাফিকরা মুসলিম সমাজে মিলে জুলে থাকে, একই সমাজে বাস করে, একই মসজিদে এসে নামাজ পড়ে। তবে মুনাফিকদের জন্য দুটো নামাজ খুব ভারী, কি কি? ইশা আর ফজর। এই রাতের নামাজ ওদের ঘুমের সময়, এই জন্য ওদের জন্য খুব ভারী। তো মুসলমানদের সাথে বিভিন্ন মোনাফেকিতে থাকে, যখন যেদিকে দল ভারী হয় সেদিকে ফিরে যায়, যেদিক থেকে বৃষ্টি আসে সেই দিকে ছাতা তুলে ধরে, আর এরা হচ্ছে ঘরের ঢেকি কুমির। এরা চোরকে চুরি করতে বলে, গৃহস্থকে সজাগ থাকতে বলে, এরা সাফ হয়ে দংশন করে, ওঝা হয়ে ঝাড়ে। এরা পারে না এমন কিছু না, যেহেতু এরা জাতির শত্রু, এরা হচ্ছে জাতির কোঠারের বাঁট। ওই যে একটা গাছ, গাছকে কাটা হচ্ছিল কোড়ালি দিয়ে, কোড়াল দিয়ে, তো গাছ বলছে লোহা ভাই কুড়ুল, কোড়াল তো লোহারই হয়, লোহা ভাই লোহা ভাই, তুমি তো আমার খুবই শক্ত, তোমার তোমার তোমার জাতি খুব শক্ত, তুমি আমাকে কাটছো এইভাবে, তুমি নির্মমভাবে আমাকে ধ্বংস করছো। তো লোহা বলছে আমি তোমাকে কাটতে পারতাম না যদি না তোমারই স্বজাতি আমাকে সহযোগিতা করত। ওই লোহাকে গাছের গাছের স্বজাতি সহযোগিতা করছে, কে? ওই যে যে এটা আছে আপনার, হ্যাঁ, ওই যে লাঠিটা লাগানো থাকে না, সেটা না থাকলে কুড়ুলটা একা পারত না। মোনাফেক এই বাঁটের মতো, এই ডান্ডার মতো কাজ করে, সামনে থাকে না, সামনে থাকে লোহা, কিন্তু পেছন থেকে সে নিজের জাতিকে ধ্বংস করে, স্বজাতিকে ধ্বংস করে, কাঠ হয়ে কাঠের সর্বনাশ করে। মোনাফেক সব সময় দেখবেন বেশি বেশি কসম খায়, আল্লাহর কসম, না আল্লাহর কসম এরকম কে, না আল্লাহর কসম, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা মুসলিম, আমরা এই আমরা সেই, সব সময় দেখাবে আমরা মুসলমান নই, তারা মুসলমানিত্ব দেখাবে, কসম করবে, বলবে আমরা মুসলমান, আমরা তোমাদেরই সঙ্গে। হাবে তা আমালুহুম, আল্লাহ বলছেন যে তাদের আমল ধ্বংস। এমনিতে আপনারা জানেন আমল ধ্বংস কাদের আমভাবে, আমল মানে ভালো কাজ, ভালো কাজ কাদের পণ্ড হয়, কোন কাজে লাগে না, আমভাবে যারা কাফের। তো মোনাফেক কাফের না? কাফের না, বরং কাফের থেকে বড়। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, কাফেররা জাহান্নামে যাবে, কিন্তু মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। মুনাফিক কাফের, মুশরিক কাফের, তো মুনাফিক মুশরিক কাফের নাস্তিক যাই বল, নাস্তিক তো আরো ঊর্ধ্বে। এদের কোন ভালো কাজ, লক্ষ কোটি টাকা দানের কাজ, কিংবা মুনাফিক হয়ে যদি ভোট নেওয়ার জন্য মক্কা মদিনায় ওমরা করতে আসে, হজ করতে আসে, তাদের সে হজ ওমরা, কিংবা আরো কোন মুসলিম জাতির উন্নয়নের কাজে যদি অংশগ্রহণ করে ভোট নেওয়ার জন্য, মুসলমানদেরকে দেখানোর জন্য যে দেখো আমরা কত ভালোবাসি তোমাদেরকে, আমি মুসলমান, আমাকে ভোট দাও, তাদের কোন আমল, কোন ভালো কাজ, কোন সৎ কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা আমানসুরা, ধুলি কোনার নাই আল্লাহ উড়িয়ে দেবেন। তো কথা হলো কি, মোনাফেকদের আমল পণ্ড, হাবে আমালুহুম। এবারে শেষ কথা আল্লাহ বলছেন, ফা আসবাহু খাসিরিন, সুতরাং সেই মুনাফিকরা হবে ক্ষতিগ্রস্ত। সেই মুনাফিকরা কি হবে? ক্ষতিগ্রস্ত। তাহলে আসল ক্ষতিগ্রস্ত কারা হলো? এক শ্রেণীর মানুষ, যাদের বললাম মুনাফিকরা। চলুন আর এক শ্রেণীর মানুষের কথা বলি। আল্লাহ তাআলা মানুষ যেমন চক্রান্ত করে, আল্লাহ তাআলা তেমনি চক্রান্ত করেন। চক্রান্ত মানে কি? হঠাৎ করে আজাব পাঠিয়ে আচমকা ধ্বংস করেন। মানুষ আরামে থাকে, আয়েসে থাকে, ফুর্তি করে, হঠাৎ করে আজাব আসে না? আসে না। এই তো সুনামি হচ্ছে যেখানে সেখানে, মাঝে মাঝে বিশাল সুনামি হলো, তারা সমুদ্র ধারে উলঙ্গ হয়ে বসে আমোদ ফুর্তি করছিল, কেউ মদ খাচ্ছিল, কেউ যৌনাচার করছিল, কেউ আরো কিছু, কেউ আরো কিছু, আনন্দ ফুর্তি, গান বাজনা এই সেই, হঠাৎ করে এমন ধাক্কা এলো যে নিমেষের মধ্যে সমস্ত আনন্দকে ধ্বংস করে দিল। এ হচ্ছে আল্লাহর চক্রান্ত। এরা মনে করে আল্লাহর আজাব আসবে না, আল্লাহর শাস্তি আসবে না, আল্লাহ করিম বা আল্লাহ আমাদেরকে ভালোবাসেনি, বিভিন্ন রকম মনে করতে পারে, কিংবা আল্লাহ নেই, আল্লাহকে বিশ্বাস করে না। কিন্তু আল্লাহ তাআলা যথাসময়ে আচমকা আজাব পাঠিয়ে, অকস্মাৎ আজাব পাঠিয়ে ধ্বংস করেন। যারা নিজেকে আল্লাহর আজাব থেকে নিরাপদ মনে করে তারাই আসল ক্ষতিগ্রস্ত, এরাও এক শ্রেণীর মানুষ যারা ক্ষতিগ্রস্ত। খবরদার, আল্লাহর আজাব থেকে নিরাপদ ভাববেন না, ভাববেন না যে আমি যে পাপটা করছি, পাপের দুরকম শাস্তি হতে পারে, দুনিয়াতে এবং আখেরাতে, তাই না? আখেরাতে শিওর, কিন্তু দুনিয়াতে শিওর না, হতেও পারে নাও হতে পারে। আপনি একটা পাপ নিয়ে বসেছেন অন্ধকারে, গোপন ডেরাতে, আলোতে কিন্তু চারিদিক বন্ধ, কেউ দেখছে না, আপনি শুধু। আমাদের অনেক সময় পাপ করে বলেন না যে কেউ জানে না, বাবু ও জানে, ওর খোদা জানে। অবশ্য খোদা কথাটা বুঝতেই পাচ্ছেন, মানে কি যে কেউ জানে না আল্লাহ ছাড়া, আর সেই পাপের কথা কেউ জানে না, আর সে ভাবছে কি আমাকে কেউ যখন দেখতে পাচ্ছে না তখন আমি নিরাপদ, আমি শাস্তি থেকে নিরাপদ, পৃথিবীর শাস্তি থেকে নিরাপদ, তুমি পুলিশের আপনার প্রশাসনের কাছ থেকে তুমি নিরাপদ হতে পারো, কিন্তু আল্লাহর আজাব থেকে তুমি নিরাপদ না। হ্যাঁ, হতে পারে নাও হতে পারে, সেটা আলাদা কথা। আল্লাহ তাআলা পৃথিবীতে কারেন্ট শাস্তি দিতেও পারেন আর নাও দিতে পারেন, কিন্তু দেবেন না এই কথা, এই ধারণা করা ক্ষতিগ্রস্ত লোকের কাজ। আল্লাহ তাআলা বলছেন, আফা আমিনু মাক্কারাল্লাহ, তারা কি আল্লাহর চক্রান্ত থেকে নিরাপদ মনে করে নিজেদেরকে? ফালা ইয়ামানু মাক্কারাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন, আল্লাহর আজাব থেকে, আল্লাহর এই চক্রান্ত থেকে ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ছাড়া, ক্ষতিগ্রস্ত মানুষ ছাড়া কেউ নিজেকে নিরাপদ মনে করে না। তাহলে আমাদেরকে সজাগ থাকতে হবে যে আল্লাহর আজাব যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাদেরকে গ্রাস করতে পারে। আর এটাও সজাগ থাকতে হবে যে আমি কাঠ খাইনি, অতএব আমি আঙ্গার হাঁকব না, পাশে যে কাঠ খাচ্ছে সে আঙ্গার হাঁকবে, আর তার তার পাপের বোঝা আমার ঘরে আসবে না, কথা ঠিক, তার পাপের শাস্তি আমি ভোগ করব না, কিন্তু তার পাপের শাস্তি যখন সে ভোগ করবে তখন আপনাকেও ভোগ করিয়ে ছাড়বে, কারণ পাশাপাশি আজাব এসে আল্লাহর আজাব কোনদিন বাদ বিচার করবে না যে এ পাপ করেনি, কিন্তু আপনার দোষ ছিল যে আপনি পাপে বাধা দেননি। সুতরাং সব সার্বিকভাবে আপনাকে সতর্ক থাকতে হবে যাতে আল্লাহর আজাব থেকে আমরা নিরাপদ না হই। আর একটা ক্ষতিগ্রস্তের কথা আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফ 178 নম্বর আয়াতে, মা ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউযলিল ফাউলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন সে হেদায়েত পায়, আর যাকে ভ্রষ্ট করেন সে ভ্রষ্ট হয়। এখানে এক তকদিরের কথা এল। এমনিতে আমরা যা করি আল্লাহ করান, তাই না? আমরা যা কিছু শিখি কে শেখান? আল্লাহ শেখান। আল্লাযী আল্লামা বিল কালাম, তিনি কলম দ্বারা শিক্ষা দেন। যারা কলম দ্বারা এখনো হাতে কলম নেয়নি তাদেরকে আল্লাহ শেখাননি, কিন্তু যারা হাতে কলম নিয়ে শিখেছে আল্লাহ শিখিয়েছেন। ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ তাআলা আদম সন্তানকে যা শেখানো দরকার শিখিয়েছেন, আল্লাহ তাআলাই শিক্ষা দেন। লেখাপড়া শিখে কে? মানুষ শেখে, কিন্তু আল্লাহ শেখান। ভিতর মানে পিছনে কে কাজ করছেন? আল্লাহ তাআলা। যেমন ওয়ালা ইয়াবা কাতিবুনা ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহ, দেখছেন, আমি একটা ছেলেকে, মনে করো আমারই ছেলেকে, ছোট থেকে লেখাপড়া শেখালাম, লেখাপড়া শেখালাম, তাকে লিখতে বলা হলো, সে লিখছে না, তো আমি একটা লিখতে একটা জিনিস লিখতে বললাম, লিখছে না, আমি যেহেতু আমি শিখেছি, এখানে আল্লাহ শেখানোর কথা এলো, কিন্তু আসলে কে শেখাচ্ছেন? আল্লাহ শেখাচ্ছেন। ওই জন্য ওখানে ঋণ লেনদেনের ক্ষেত্রে লেখাপড়ার কথাতে বলা হয়েছে, কোন লেখক যেন লিখতে অস্বীকার না করে যেভাবে আল্লাহ তাকে শিখিয়েছেন, লেখাটাকে শিখেছে, তাহলে আল্লাহ আসলে আল্লাহ শিখিয়েছেন। মানুষ যা করে আল্লাহ করান, তবে কর্ম আবার দুই প্রকার, ভালো এবং মন্দ। ভালো কাজ আল্লাহ তৌফিক দেন করতে, আর খারাপ কাজে আল্লাহ তৌফিক দেন না? খারাপ কাজ করতে আল্লাহ বাধ্য করেন না? তাহলে কি উদ্দেশ্যটা কি? খারাপ কাজে আল্লাহর অনুমতি থাকে, যদি অনুমতি না থাকতো কোনো কাজ ঘটত না। কথাটা আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহর ইচ্ছা দুই রকম, ভালো করে মনে রাখবেন, এই কথা বারবার আমাদের কাছে আসে। আল্লাহর ইচ্ছা হচ্ছে দুই রকম, ইরাদা কাউনিয়া আর ইরাদা শারঈয়া। কাউনিয়া মানে সৃষ্টিগত ইচ্ছা, সেই ইচ্ছাকে টালার ক্ষমতা কারো নেই, কোন মানুষ চেষ্টা করেও পারবে না। আর ইরাদা শারঈয়া, এটা আল্লাহর শারঈগত ইচ্ছা, যেটা তিনি পছন্দ করেন যে বান্দা করুক। বান্দা ইচ্ছা করলে করবে আর না করলে করবে না, অবশ্য যদি করে না করে সেটাও আল্লাহর ইচ্ছা, কিন্তু আল্লাহ চান যে এটা করুক। আল্লাহর আদেশ দুরকম, আল্লাহ কুন বললেই কি হয়ে যায়, ফায়াকুন, হও বললে আর উপায় থাকে না, হতে বাধ্য। কিন্তু যখন বলা হয় আকিমিস সালাহ, বান্দা তুমি নামাজ পড়ো, কই বান্দা তো নামাজ পড়ে না, কারণ বান্দার এখতিয়ার আছে এখানে। আপনার জন্ম হয়েছে বাংলাদেশের কুমিল্লা জেলা 14 গ্রাম থানার একটা গ্রামে, এটা আপনি পছন্দ করে এসছেন? আপনি পছন্দ করে এসছেন যে আমি ওই বাংলাদেশে গিয়ে অমুক জায়গাতে জন্ম নেব, অমুক বিল্ডিং এ কিংবা অমুক মাটির ঘরে কিংবা অমন পর্ণ কুটিরে? আপনার ক্ষমতা নেই। বিয়েতে অবশ্য আপনি পছন্দ করতে পারেন, এখানে একবার দেখলেন, ওখানে একবার দেখলেন, এই গ্রামে সে গ্রামে, এটা সুন্দরী ওটা অসুন্দরী, এটা শিক্ষিতা এটা অশিক্ষিতা, এটা বিদ্যার্থী এটা মুশরিক, এটা অমক এটা তমক, কিন্তু শেষকালে দেখা যায় কথা বলে কি, জন্ম মৃত্যু বিয়ে, শেষকালে বিয়েও দেখা যায় যে না, ভাগ্যে যা ছিল, তকদিরে যা ছিল তাই মিলেছে, তাই না? সবাই কি চাইলেই ভালো বউ পায়? দেখে পছন্দ করেও ভালো বউ পাওয়া যায়, এটাও তকদির, তবুও এতে চেষ্টা আছে মানুষের, ঠিক না? মরণ মৃত্যু, আপনি কি জানেন আপনি কোথায় মরবেন? আপনি যদি বলেন আমি সৌদি আরবেই মরব, আপনার ক্ষমতা আছে আপনার এখানে মরার? না, এখতিয়ার আপনার নেই। যে কাজে এখতিয়ার নেই, কোনো উপায় নেই, এ কওনিয়া সৃষ্টিগত আপনার লেখা আছে, আপনি রদ করতে পারবেন না। কিন্তু এখতিয়ার যাতে আছে, সেই এখতিয়ারে অবশ্য আল্লাহর অনুমতি লাগে, আর সেটা হচ্ছে ইরাদা শারঈয়া। উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, ফেরাউন ইমান আনুক, মানে ফেরাউন মুসলমান হোক, এটা আল্লাহ চেয়েছিলেন? হ্যাঁ চেয়েছিলেন। যদি বলেন যে আল্লাহ চেয়েছিলেন, দলিল কি? দলিল হচ্ছে দুটো নবীকে তার কাছে পাঠালেন, ইজহাবা ইলা ফেরাউনা, তাই না? ইজহাবা ইলা ফেরাউনা ফাকুল আলাহু কাওলান লাইয়িনা, যাও ফেরাউনের কাছে যাও, দুটো নবীকে পাঠালেন। তাহলে ফেরাউন মুসলমান হোক এটা চাননি, চেয়েছিলেন। আর আল্লাহ ফেরাউন মুসলমান হোক এটা চাননি, তার দলিল কি? হয়নি, এটাই দলিল হলো, আল্লাহ চাননি। যদি আল্লাহ চাইতেন হতো, তাহলে এখানে আল্লাহ দুটো ইচ্ছা রয়েছে, ইরাদা শারঈয়া, এই মুসা আর হারুন যাও, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইখশা, হয়তো বা মুসলমান হবে হয়তো। আর আল্লাহ তাআলা সৃষ্টিগত লৌহে মাহফুজে লিখে রেখেছেন, ফেরাউন ডুবে মরবে তবুও ইমান আনবে না। আল আনা ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, এতক্ষণে বলছো তুমি ইমান আনলে, এতক্ষণ ইমান কাজে দেবে, চারিদিকে ফেরেস্তা দেখছো গড়গড় গড়গড় করছে, তোমার জান এবারে কন্ঠে কত, এবার বের হবে বের হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কাজে দেবে না? শেষ, পানিতে ডুবে হাবুডুবু খাচ্ছে, তখন বলছে আমি আমানতু বিল্লাজি আমানা বানু ইসরায়েল, যে আমি বানু ইসরায়েল যার প্রতি ইমান নিয়েছি, আমি ইমান আনলাম, আল্লাহর প্রতি ইমান আনলাম, যদি বলে কোন কাজে দেবে না, দিল না, ফেরাউন দিল না। তাহলে এখানে আল্লাহ দুটো ইচ্ছার কথা বুঝতে পারলেন। কি বলছিলাম, আল্লাহ যদি কারো হেদায়ত চান তাহলে সে হেদায়ত পাবে, আর যদি কাউকে ভ্রষ্ট করেন তাহলে তাকে হেদায়তকারী কেউ নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, লাইসা আলাইকা হুদাহুম, লাইসা আলাইকা হুদাহুম, হে নবী, আপনি যাকে ইচ্ছা যাকে ভালোবাসেন তাকে মুসলমান বানাবেন? আপনি আপনার চাচাকে মুসলমান বানাবেন? আল্লাহ তো চান না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে আমি মুসলমান বানাবো, আল্লাহ যাকে ইচ্ছা তাকে তিনি মুসলমান বানাবেন। তাহলে আল্লাহ তাআলার ইচ্ছা হলে পরে আপনি হেদায়েত পাবেন, আর এটা আপনার প্রাপ্য নয়, এটা আল্লাহর অনুগ্রহ। আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করবেন, এটা তার প্রাপ্য নয়, আর এটা তার প্রতি জুলুম নয়, এটা কি? এটা হচ্ছে ইনসাফ। বুঝতে পারলেন না? রহিম আর করিম, রহিম হিদায়াত পেল, এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। করিম হিদায়াত পেল না, এটা আল্লাহর পক্ষ থেকে জুলুম না, এটা হচ্ছে কি? ইনসাফ। মনে রাখতে হবে দুটো কথা। আল্লাহ তাআলা যদি কারো প্রতি মনে হয় যে আল্লাহ আমার প্রতি জুলুম হলো, এই জুলুম কিন্তু আল্লাহ করেন না। আল্লাহ তাআলা কোনো বান্দার প্রতি জুলুম করেন না। ইচ্ছা করলে তিনি হেদায়াত করেন, তিনি তৌফিক দেন, তিনি তাকে উন্নত করেন, তিনি তাকে মুসলমান বানান। আল্লাহ যাকে মুসলমান বানাবার ইচ্ছা করেন তার হৃদয়কে প্রশস্ত করে দেন, আর যাকে পথভ্রষ্ট রাখবেন তার হৃদয়কে সংকীর্ণ করে দেন। আল্লাহর ইচ্ছা, এটা কি? অনুগ্রহ এবং ইনসাফ। আর একটা কথা আবার ভালো করে সুন্দর করে খেয়াল করুন, অনেক সময় মানুষ ভ্রষ্ট হয়ে যায় এতেই, দিয়ে তারপরে বলে আল্লাহ তাআলা, আল্লাহ চাইলে, আল্লাহ চাইলে তো আমি কি করব। আল্লাহ চাইলে, যেমন মুশরিকরা বলতো, আল্লাহ যদি চাইতো আমরা শিরিক করতাম না। ঠিক কথাই, কিন্তু এতে তোমাদের এখতিয়ার আছে, এই এখতিয়ারে আল্লাহ সায় আছে, আল্লাহর অনুমতি আছে, কিন্তু তোমাদের এখতিয়ার আছে, সেই এখতিয়ারে আল্লাহ তাআলা বিচার করবেন এবং ধরবেন। আল্লাহকে, আল্লাহ বান্দাকে এখতিয়ার দিয়েছেন। আমরা তকদিরে বিশ্বাস করি এবং তদবিরেও বিশ্বাস করি। আল্লাহ তাআলা আমরা যা করব আল্লাহ লিখে রেখেছেন, আমাদের কর্মফল ইনসাফের সাথে তিনি লিখে রেখেছেন, তিনি জুলুম করেন না। কিন্তু যার প্রতি ইচ্ছা তিনি অনুগ্রহ করেন। আবু বাকারের প্রতি ইচ্ছা ছিল, আল্লাহ আবু বাকারের প্রতি অনুগ্রহ করেছেন। ইরাদা কওনিয়া, ইরাদা শারঈয়া কাজ করেছে, আবু বাকার আল্লাহ হক মুসলমান হয়ে গেছেন, জান্নাতি হয়েছেন এবং প্রথম খলিফা হয়েছেন মুসলমানদের। আল্লাহ ইরাদা কওনিয়াতে চেয়েছিলেন যে ফেরাউন মুসলমান হোক, শরিয়াতে চেয়েছিলেন মুসলমান হোক, কিন্তু কওনিয়াতে চাননি। এটা ফেরাউনের প্রতি জুলুম করা হয়নি, কি করা হয়েছিল? ইনসাফ। তারপর আল্লাহ তাআলা এমন কিছু মানুষের ব্যাপারে আছে যে আল্লাহ তাআলা চাননি যে কওনিয়াতে তিনি চেয়েছেন যেটা সেটাই হবে, সেটা তার প্রতি ইনসাফ, কোন জুলুম না। একটা উদাহরণ দিই, আমার কাছে 5,000 টাকা আছে, আমি এই সভাতে লোকদের মাঝে বিলি করব। 5,000 টাকা আমি আনিস ভাইকে দিলাম 1,000, কাউকে দিলাম 50, কাউকে দিলাম 10, কাউকে দিলাম 1 টাকা। শাহ আলমের ভাগ্যে 1 টাকা পড়ল, শাহ আলমের কি অধিকার আছে, হুজুর আপনি আনিসকে 1,000 দিলেন আমাকে 1 টাকা দিলেন কেন? আছে অধিকার? বলুন, অধিকার আছে শাহ আলমকে? কারণ শাহ আলম আমার কেউ না, আমি আপনাদের কাউকে চিনি না, না আনিসকে চিনি, না শাহ আলমকে চিনি, কিংবা সবাই আমার কাছে সমান, কিন্তু তবুও আমি আনিসকে 1,000 দিয়েছি আর শাহ আলমকে 1 টাকা দিয়েছি, এটা জুলুম না। কেন? যেহেতু আপনাদের কোনো অধিকার নেই আমার ওপরে, কিন্তু যদি আপনারা সবাই আমার সন্তান হতেন আর আমার কাছে 5,000 থাকতো, আর যদি এই কাজটা করতাম, একজনকে 1,000, একজনকে 50, একজনকে 1 টাকা, এটা আমার জন্য জায়েজ হতো? হতো? ওই 5,000 টাকাটা অঙ্ক করে, ক্যালকুলেশন করে ভাগ করে দিতে হতো, এক পয়সা এদিক ওদিক করা যেত না, জুলুম হতো। কেন কেন কেন? এই জন্য সন্তান, বাপের ওপরে সন্তানদের অধিকার থাকে। দুটো কথা বুঝতে পারলেন ভালো করে? যদি কারো প্রতি কারো অধিকার থাকে আর সে যখন সেই অধিকারে অন্যায় ব্যবহার করে তখন জুলুম হয়, আর যদি কোনো অধিকার না থাকে তাহলে সে তার ইচ্ছা, যাকে যা তা দিতে পারে, সেখানে জুলুমের কোনো ব্যাপার নেই। এ হচ্ছে আল্লাহ তাআলার ইনসাফ আর আল্লাহ তাআলার অনুগ্রহ। অতএব যে ব্যক্তিকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন, সত্যিই সে ক্ষতিগ্রস্ত, কারণ আল্লাহ তার প্রতি অনুগ্রহ করেননি। আর আল্লাহর অনুগ্রহ না হলে সে ক্ষতিগ্রস্ত। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, যাকে আল্লাহ চান হেদায়ত করেন। এটা খুবই তৌফিকের কথা। এই জন্য ভাই বারবার বলি, যারা এই মাকতাবুদ দাওয়াতে আসছেন, কত সুন্দর করে গাড়িতে আসছেন, খাবার পাচ্ছেন ইত্যাদি, এগুলো মাকতাবুদ দাওয়া কি জন্য করছে? আল্লাহর কাছে পাওয়ার জন্য। কিন্তু আপনাদের সৌভাগ্য, আপনাদের এই তৌফিক লাভ করা বিশাল সৌভাগ্য, এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত ব্যক্তি ছাড়া কেউই এই তৌফিক লাভ করতে পারে না। বাকি যারা পিছনের নাক সিটকে কেটে যাচ্ছে, আসতে চায় না, ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করছে, বা ইমান খারাপ হয়ে যাবে মনে করছে, বা ওখানে গেলে তাদের সঠিক পন্থা তারা ভ্রষ্ট হয়ে যাবে ভাবছে, তারা সত্যিই ক্ষতিগ্রস্ত এই জগতে এবং পরজগতে। অপেক্ষা করো, আমরাও অপেক্ষা করছি। ওয়ামান ইউযলিল ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা আসলেই পথভ্রষ্ট হয়, আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন সে আসলেই ক্ষতিগ্রস্ত। বেশ, আরেকটা আরেক শ্রেণীর মানুষের জন্য ব্যাপারে আমরা যাই, যে যারা ক্ষতিগ্রস্ত, যারা মুশরিক, মুশরিক যারা তারা ক্ষতিগ্রস্ত, দারুণভাবে ক্ষতিগ্রস্ত। একটু আগেই বললাম, যেমন মুনাফিক কাফের তেমনি মুশরিকও কাফের। তবে প্রত্যেক কাফের মুশরিক না, কিন্তু প্রত্যেক মুশরিক কাফের, ব্যাপারটা বুঝলেন? যদি বলা হয় লোকটা কাফের, তো কাফের এর মুশরিক হওয়া জরুরি না, কিন্তু যেই মুশরিক সেই কাফের। কারণ এমন কাফের আছে যে শিরিক করে না, সে এমনিতেই কাফের। কাফের মানে কি? অস্বীকার করা। আর মুশরিক মানে কি? সে আল্লাহকে মানে কিন্তু অন্যকে তার সঙ্গে শরিক করে, শিরিক করে। তো এই হচ্ছে কুফরি, আল্লাহকে মানার পরেও সে শরিক করছে, শিরিক করছে, তাহলে এও কাফের। কিন্তু প্রত্যেক মুশরিক হচ্ছে কাফের, প্রত্যেক কাফের মুশরিক না। যারা শিরিক করে তারা ক্ষতিগ্রস্ত, কারণ তাদের কোনো আমল কাজে লাগে না। এ কথা আগে বলে ফেলেছি, তবু আল্লাহ পৃথকভাবে শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য শিরোনাম বাঁধা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওলাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা, হে নবী, তোমার প্রতি ওহি করা হয়েছে, তোমার প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে, এবং তোমার পূর্বে যারা ছিল, যে সমস্ত নবীরা ছিল, তাদের প্রতিও আমি নির্দেশ দিয়েছি, ওহি করেছি। সেটা কি? লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরিক করো হে নবী, আমি জানি তুমি করবে না। নবীকে শিরিক করতে বলেন, হে নবী, তোমার মতো আমল আর কারো হতে পারে না, সারা বিশ্বের কোন মানুষের আমল নেই তোমার মতো আমল, তোমার এত আমল, তোমার এত সুন্দর আমল, যদি তুমিও শিরিক করো নবীরে, তাহলে আমি তোমাকেও ছাড়বো না, তোমার সমস্ত আমল পণ্ড হয়ে যাবে, তোমার আমল থাকবে না, শেষ, শিরিক করলেই শেষ। এক গ্লাস পানির মধ্যে যদি এক বিন্দু পায়খানা দেওয়া হয়, গোমূত্র দেওয়া হয়, পানিটা গোটাই কি হয়ে যায়? শেষ, কেউ পানি পান করবে না। মোট কথা, শিরিক করলেই তুমি ক্ষতিগ্রস্ত হবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আমল পণ্ড মানে তুমি ক্ষতিগ্রস্ত, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আর এক শ্রেণীর মানুষের কথা যাই, যারা সন্তান হত্যা করে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এরা ক্ষতিগ্রস্ত যারা সন্তান হত্যা করে। সন্তান হত্যা করা মানে হচ্ছে মানুষ হত্যা করা, আর মানুষ হত্যা থেকে সন্তান হত্যা বেশি বড় পাপ, তাই না? মানুষ তো আয়ের গায়ের হতে পারে, কিন্তু সন্তান, নিজের জন্ম দেওয়া নিজের ঔরসজাত সন্তান, সেটাকে জন্মের পরে হত্যা করা, অবশ্য সে যুগে জন্মের আগে আগে হত্যা করার ব্যবস্থা সেরকম ছিল না। অবশ্য পেটে লাথি মেরে করা যেতে পারত, কিন্তু সেরকম, যেরকম বর্তমানে ব্যবস্থা আছে, ট্যাবলেট, ইঞ্জেকশন আর কি আর কি, এরকম ব্যবস্থা তখন ছিল না। তখন ছিল কি, জন্মের পরে হত্যা করা হতো। আর সাধারণত কিসের ভয়ে হত্যা করা হতো? দুটি কারণে। নম্বর এক, যে এই সন্তান বড় হবে আর আমার ভাগে ভাগ বসাবে, আমার সাথে খাবে ইত্যাদি ইত্যাদি, খেতে দিতে পারবো না, অতএব দে মেরে দে। নম্বর দুই কারণ কি? কন্যা সন্তান হত্যা করা কি জন্য? কন্যা সন্তান হত্যা করা হতো যাতে আমার অসম্মানের কারণ না হয়, কারণ কন্যা চিরদিনকার জন্য দুর্বল। আর কন্যা অসম্মানের কারণ হয় আপনার ছেলে যদি আপনার কোন একটা খারাপ কাজ করে, আপনার মান ইজ্জতে অত আঘাত লাগে না যতটা মেয়ে করলে লাগে। আপনার ছেলে একটা মেয়ে বের করে নিয়ে এসে ঘর ঢোকালো, আর আপনার মেয়ে আপনার ঘর থেকে একজনের সাথে বেরিয়ে গেল, কোনটা বেশি অসম্মান? মেয়ের ব্যাপারটা মানুষে বেশি অসম্মান মনে করে। মেয়ে হলে জাহিলি যুগে হত্যা করে দিত, যেহেতু এটা তাদের অসম্মান, তাদের সম্মানের আঘাত লাগত। তাহলে এই যে কোনো কারণে হোক সন্তান হত্যা করা হচ্ছে ক্ষতিগ্রস্ত মানুষদের কাজ। অবশ্য সন্তান হত্যা ভ্রূণ হত্যা এক নয়, তার মানে মায়ের পেটের ভিতরে যদি ভ্রূণ হত্যা করা হয় তাহলে কি সন্তান হত্যা সমান পাপ হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তান হত্যা করো না, তোমাদের সাথে খাবে এই ভয়ে, অভাবের ভয়ে সন্তান হত্যা করো না। এখন যদি প্রয়োজন পড়ে যে মা যদি সন্তান নেওয়া হয় মা মারা যাবে, তাহলে হত্যা করা যাবে তাই না? আর যদি মনে হয় যে সন্তান হলে পরে বিশাল একটা ক্ষতি হবে, হয় সন্তানের সন্তান বিকলাঙ্গ হবে ইত্যাদি, তাহলে সেটাকে হত্যা করা যায় তাই না? কিন্তু সন্তানের রূহ আসার পর যদি করা হয় তাহলে কি হবে? ভ্রূণ হত্যা করা হবে বা সন্তান হত্যা করা হবে, কিন্তু তার আগে সন্তানের রূহ কতদিনে আসে মায়ের পেটে? কমাস চার মাসে, তাই না? চার মাসে, তার মানে তিন চারে 120 দিন। 120 দিনের আগে যদি যে ভ্রূণ মায়ের পেটে এসে যায় সেই ভ্রূণ যদি নষ্ট করা হয় তাহলে সেটা সন্তান হত্যা হয় না। এখন মনে করুন এক মহিলার সঙ্গে ধর্ষণ হলো, বলাৎকার হলো, যাকে আমাদের কি বলা হয় গণধর্ষণ। গণধর্ষণে দেখা গেল যে মহিলার পেটে বাচ্চা এসে গেছে, এই বাচ্চাটা কি হবে? তো একে যদি 120 দিনের আগে পেট থেকে ওয়াশ করে দেওয়া হয়, নষ্ট করে দেওয়া হয়, ওই পাপ হবে না? সন্তান হত্যা আর মানে তাতে রূহ আসার আগে সেটাকে নামিয়ে দেওয়া বা ভ্রূণচ্যুত করা, কি বলে আপনার গর্ভচ্যুত করা, এক জিনিস না। আমরা যেটা বলছি সেটা হচ্ছে কি, সন্তান হত্যা করা মানে আত্মা আসার পরে অথবা জন্মের পরে যদি আত্মা অকারণে তাকে হত্যা করা হয় কিংবা খেতে দেওয়ার ভয়ে হত্যা করা হয়। আর এখন ভুড়ি ভুড়ি কন্যা হত্যা হচ্ছে, কন্যা ভ্রূণ হত্যা হচ্ছে, আপনারা জানেন, আল্ট্রাসাউন্ড করছে, আল্ট্রাসাউন্ড করে আল্ট্রাসোনোগ্রাফি করে দেখছে যেটা মেয়ে, দেহ হত্যা করে দে, ঘটছে বিভিন্ন জায়গায় ঘটছে। এক মেয়ে এক ছেলের কি বলে এক মহিলার মেয়েই হয়ে যাচ্ছে, মেয়ে মেয়ের পর মেয়ে, এবারে করছে কি বাবা দরকার নেই, মেয়ের পর মেয়ে কত আর হবে? তো এবারে দেখ, দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করে দেখছে যে হ্যাঁ মেয়ে, তো দেহ হত্যা করে দে, আর যদি দেখছে ছেলে তাকে নিচ্ছে। তো এইভাবে বহু ভ্রূণ হত্যা ঘটছে। তারপর ধরুন ব্যভিচার, ব্যভিচার করছে, ব্যভিচারের ফলে পেটে বাচ্চা এসে যাচ্ছে, দেহ হত্যা করে দে, এইভাবে বহু ভাবেই সন্তান হত্যা হচ্ছে। সন্তান হত্যা করলে পরে এক শ্রেণীর মানুষ যারা হত্যাকারী হয় তারা ক্ষতিগ্রস্ত, আল্লাহ তাআলা তাদের কথা কোরআনে বলেছেন সূরা আনাম 140 নম্বর আয়াতে, কদ খাসিরাল্লাযীনা কাতালু আওলাদাহুম সাফাহাম বিগাইরি ইলম, তারা ক্ষতিগ্রস্ত যারা অজান্তে নির্বোধ অবস্থায় তাদের সন্তানকে হত্যা করেছে। আর এক শ্রেণীর মানুষের কথা বলি, এক শ্রেণীর মানুষ আছে যারা বড় স্বার্থপর, স্বার্থপরতা চিন্তাধারা রেখে আল্লাহর ইবাদত করে, খুশির সময় আল্লাহর ইবাদত করে, কষ্টের সময় আল্লাহর ইবাদত করে না। এরা আল্লাহর নবী হালুয়া খেয়েছেন বলে হালুয়া বানিয়ে খায়, কিন্তু আল্লাহর নবী জেহাদ করেছেন বলে দাঁত ভেঙেছিল এবং তার ফলে হালুয়া বানিয়ে খেয়েছেন, জেহাদ করে না। এটা কেমন স্বার্থপরতা বুঝতে পারছেন? মহররম করব, শবে বরাত পালন করব, এবং তাতে আগে আগে টুপি লাগিয়ে আল্লাহ আকবার তাদের তাতে এই কোনো সে কোনো এ করো, লাইটিং ফাইটিং এই সেই সব কিছু করো। ঈদের নামাজের দেখবেন আগে আগে কই মুল সাহেব দেরি করলেন যে, এ ইমাম সাহেব আপনি দেরি পিছিয়ে কেন? ও বাবা, তারাই তখন মরল। কিন্তু পাঁচ ওয়াক্তের নামাজে মরল মশাই কোথায়? ফজরের নামাজে মরল সাহেব কই? খবর নেই। জাকাত দিতে হবে মরল সাহেব কই? খবর নেই। পয়সা যেখানে ব্যয় করতে হবে মরল সাহেব কই? খবর নেই। দিনকে শুধু যেখানে আরাম আয়েস আনন্দ ফুর্তি আছে ঠিক সেইখানটা গিয়ে গ্রহণ করে। বিয়ে বিয়েটা দেখেছেন কিভাবে করছে, বিয়েটাকে বাড়াবাড়ি, বিয়েতে এই করতে হয় বিয়েতে সেই করতে হয়, কিছুই করতে হয় না, শরীয়তে কিছুই নাই, কিন্তু সেটাকে বাড়িয়ে বাড়িয়ে এমন কিছু, যেহেতু আনন্দ আছে ফুর্তি আছে, যেখানে আনন্দ ফুর্তি আছে দেখবেন যুবকদেরকে জলসা যদি হয় ইসলামিক জলসা, তো সেই জলসাতে কি মানে লাফা ধাপা ঝাপা ঝাপি করে তাদেরকে বলতে হয় না। কেন? তাতে একটা আনন্দ আছে, তাতে একটা ফুর্তি আছে। কিন্তু যে দিনগুলো পালন করতে মানুষের কষ্ট হয় এই শীতকালে উঠে নামাজ পড়া তাতে নেই। এক শ্রেণীর মানুষ আছে বাচ্চার যুগে ছিল এখনো থাকতে পারে, মুসলমান হতো হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে দেখা গেল বেশ বরকত হচ্ছে তার ব্যবসা বাণিজ্যে, বরকত হচ্ছে তার পশু পশুতে, মানে ওই যে আপনার গৃহপালিত জন্তু জানোয়ার বেশি করে বাচ্চা দিচ্ছে, দুধ দিচ্ছে, কিংবা ফল ফসল ভালো হচ্ছে। তখন বলছে হ্যাঁ বাবু ইসলাম তো খুব ভালো ধর্ম, ইসলাম গ্রহণ করলাম বলেই আমার আজ বরকত। আর কিছু কিছু মুসলমান ন মুসলিম মুসলমান হওয়ার পরেই দেখা গেল তার ফল ফসল কমে গেল। এটা হয় না? হয় না, এটা হতেই পারে প্রকৃতিগত ভাবে। ফল ফসল যখন কমে যায় তখন তারা বলে ইসলাম ভালো ধর্ম না, ইসলাম ভালো ধর্ম না। আল্লাহ তাআলার এই ইনসাফকে খেয়াল করে তারা ভাবে কি মুসলমান হলেই আমি এমন অধিকারী হয়ে গেলাম যে আল্লাহ আমার প্রতি শুধু অনুগ্রহই করবেন। এমন হয় ঝড় বৃষ্টি পাথর শিলাবৃষ্টি হয় না? হয় না। আপনার এই গ্রীষ্মের সময় যে ধান লাগানো হয়, এখন সব লাগিয়েছে ধান, আল্লাহ আকবার, এই কাটোয়া এরিয়াতে এক লোক আত্মহত্যা করে মারা গেল, ৪০ বিঘে সম্পত্তির ধান শিলাবৃষ্টিতে ধ্বংস হয়ে গেল, আত্মহত্যা করল। এখন মনে করুন আপনার পাশে কাফের জমি আর আপনি মুসলমান, এমন ঝড় এলো যে আপনার ধানগুলো সব নুয়ে গেল, ঝরে গেল, আর পাশের জমি কাফের জমির ধান মাশাআল্লাহ, তাহলে আল্লাহর প্রতি আপনার কু ধারণা হবে না? হবে না। যদি আপনি পাকা মোমেন না হন ধারণা কু ধারণা হবেই হবে। ও বেটা আল্লাহকে মানেই না, মুশরিক মূর্তি পূজা করে, ওর ধানগুলো ভালো থাকলো আর আমি আল্লাহর ইবাদত করি আর আল্লাহ আমার ধানগুলো নষ্ট করে দিল। আমরা কত সৌদি আরবে কি সুন্দর ইসলাম রয়েছে, আল্লাহর রসুলের দেশ কাবা রয়েছে, হ্যাঁ মক্কা মদিনা রয়েছে, সেখানে বৃষ্টি হয় না, আমেরিকা সেখানে আল্লাহকে মানা হয় না, অথচ সেখানে দেখুন কত ফল ফসল ফুল, কত পানি, কত বৃষ্টি, কত সবুজ, কত। তাহলে এটা দেখলে হবে কি? এটা এটা কি দুনিয়ার মান, দুনিয়ার যে এই যে মানদণ্ড আপনার দৃষ্টিতে এসেছে এটা কি আল্লাহর কাছে দেখার? না, আল্লাহর কাছে দেখার না। আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো মূল্য নেই। যদি দুনিয়ার কোনো মূল্য থাকতো তাহলে কাফেরকে এক ঢোক পানি, এক গ্লাস না, এক এই যে এক ঢোক পানিও দিতেন না, একটা ঢোক পানি দিতেন না, কারণ তারা দুশ্মন আল্লাহ। কিন্তু দুনিয়ার কোনো মূল্য নেই, লেখা লেখা তো রাখা, মুসলমানও খা কাফেরও খা, বরং মুসলমানদেরকে না দিয়ে আমি পরীক্ষা করব এবং তাদের ইমান মজবুত কিনা দেখব। তো কিছু মানুষ আছে ইবাদতকে নিজের স্বার্থের খাতিরে ব্যবহার করে, মানে ভালো হলে ভালো আর না হলেই বাস মন খারাপ হয়ে গেল, আল্লাহর প্রতি মন বিরূপ হয়ে গেল, ইবাদতের প্রতি আপনার মন, আপনার হট করে বা আমি এত সুন্দর ছেলে আমি এরকম ফেতনায় পড়লাম, অথচ ওই লোক চৈর ছেলেটা খারাপ সে চাকরি পেয়ে গেল আর আমি ভালো পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি আমি চাকরিটা পেলাম না, এরকম মনে হয় না? হয় না। দুই একই ক্লাসমেট, দুজনের সার্টিফিকেট নিয়ে, একই সার্টিফিকেট একই কোয়ালিফিকেশন নিয়ে ঘুরছে, একজনের দাড়ি নেই একজনের দাড়ি আছে, একজন পাঁচ ওয়াক্তের নামাজি একজন নামাজি না, ঠিক আছে, একই অফিসে দরখাস্ত করলেন, সবকিছু হলো, দেখা গেল কি বেনামাজি বেদাড়িওয়ালাই চাকরি পেয়ে গেল, আর দাড়িওয়ালা তাহাজ্জুদ গোজার এ চাকরি পেল না। তখন এই তাহাজ্জুদ গোজারের মনে এটা হওয়া স্বাভাবিক কি না, যে আমি এত আল্লাহকে মানি, আমার চাকরিটা হলো না, আর ও আল্লাহকে মানো চাকরিটা হয়ে গেল। তাহলে নিজের ইমানে সন্দেহ করছে, যে তাহলে নামাজ পড়ে কোনো লাভ নেই। যে অনেকে বলে না, নামাজ পড়ে, নামাজ ইজ নাথিং, নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে কি পাওয়া যায়? ঠিকই, তারা ঠিকই বলে, দুনিয়াতে কিছুই পাওয়া যায় না। পাওয়া যেতে পারে, আল্লাহ দিলে পাওয়া যেতে পারে, কিন্তু গ্যারান্টি না যে নামাজ পড়লেই তুমি ভালো হবে, তা না, নামাজ পড়লেই তুমি ঠিক মতো রুজি পাবে, পেতে পারো, গ্যারান্টি না, বরং এর উল্টো হতে পারে, এর উল্টো হতে পারে। এই জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন এই কথাগুলো যেগুলো বললাম, তারই পরিপ্রেক্ষিতে যে মানুষ এই ধারণা কুধারণা করে আল্লাহর প্রতি, ইসলামের প্রতি, আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহকে একতরফা ভাবে মানে মান্য করে, ইবাদত করে। ফাইনাসাবাহু খায়রুন ইতমাআন্নাবে, কোন কল্যাণ এলে, মঙ্গল এলে, ভালাই এলে, তারা প্রশান্তি পায়। ওয়াইনাসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহে, আর যদি কোন ফিতনা আসে, কোন পরীক্ষা আসে, বাস বিপদ আপদ এলো, আর পাল্টে গেল, ভালো ছিল ভালো ছিল, যখনই পরীক্ষা মুসিবত এলো, দেখলেন হ্যাঁ সারা কয়েক মানে বছরের পর বছর নামাজ পড়িল, হঠাৎ করে এমন একটা রোগে পড়ল যে বেচারির মন খারাপ হয়ে গেল, নামাজ ছেড়ে দিল, ধর এতদিন নামাজ পড়লাম কোনো উপকার দিল না, আমার এই বিপদটা হয়ে গেল, যা আর নামাজ পড়ব না, এরকম আছে না? নেই, মানুষ আছে, এরকম মানুষ আছে। আর এদের জন্যই বলছি ইনকালাবা আলা ওয়াজহে, পাল্টে গেল, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এই লোক দুনিয়া এবং আখেরাতে ক্ষতিগ্রস্ত, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখেরাতেও ক্ষতিগ্রস্ত। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, শুধুই ক্ষতিগ্রস্ত না, এটা হচ্ছে স্পষ্ট ক্ষতিগ্রস্ত। যাক, সময় শেষ হয়ে গেছে আজকে মতো, ইনশাআল্লাহ আরো ক্ষতিগ্রস্ত মানুষের কথা আমরা পরবর্তীতে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, যা শুনলাম তা যেন আমল করতে পারি, আর যে সমস্ত ক্ষতিগ্রস্ত লোকদের কথা শুনলাম সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আমরা যেন না হয়ে যাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুতরাং আল্লাহর কাছে আমরা পানাহ চাই, যেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না হই। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।